ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد ابو بكر رضي الله عنه ওনার মদিনার বিভিন্ন যে গোত্রগুলো মুরতাদ হয়ে গিয়েছিল তাদের উদ্দেশ্যে ফরমান প্রেরণ তিনি প্রত্যেক গোত্রের উদ্দেশ্যে একটি করে কপি একটি করে ফরমান তার নির্দেশনা প্রেরণ করেন দূতকে বলা হলো যে সর্বপ্রথম গিয়ে গোটা গোত্রের লোকদেরকে একটি সমাবেশে ডেকে এই ফরমান শুনিয়ে দিতে হবে এই ফরমান বা ঘোষণার সাধারণ বিষয়বস্তু ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আবু বকর এর তরফ থেকে প্রত্যেক সেই ব্যক্তির প্রতি যার নিকটে এই ফরমান পৌঁছবে যে সে ইসলামের উপর কায়েম থাকুক অথবা ইসলাম ত্যাগ করে থাকুক জানা আবশ্যক যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী রূপে প্রেরণ করেছেন যিনি সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং হেদায়েতের আলোকবর্তিকা যে ব্যক্তি ইসলামের দাওয়াত কবুল করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন এবং সাফল্যের সোজা পথ প্রদর্শন করেন আর যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর নির্দেশে তাকে জিহাদের মাধ্যমে বশ্যতা এবং আনুগত্যের প্রতি ফিরিয়ে আনা হবে আল্লাহর আইন বাস্তবায়ন করা মুসলমানদের নসিহত করা এবং স্বীয় কর্তব্য এবং প্রচার কার্য সুষ্ঠুরূপে সম্পন্ন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ তাআলা এই খবর কোরআন মাজিদে পূর্বেই দান করেছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন তুমিও মরণশীল এবং তারাও মরণশীল এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মাতা ফাহুমুল খালিদুন আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরজীবী থাকবে এবং মুসলমানদেরকে এরূপ সম্বোধন করে বুঝিয়ে দিয়েছেন যে অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন মুহাম্মদ একজন রাসূল মাত্র তার পূর্বে বহু রাসূল গত হয়েছে সুতরাং যদি তিনি মারা যান অথবা তিনি নিহত হন তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কার দান করবেন কাজেই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করত তার জেনে রাখা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে ইন্তেকাল করেছেন পক্ষান্তরে যে ব্যক্তি একক আল্লাহ তাআলার ইবাদত করত তার আল্লাহ জীবিত এবং বর্তমান আছেন তিনি না মৃত্যুবরণ করবেন না তাকে নিদ্রা এবং তন্দ্রা স্পর্শ করতে পারে তিনি তার নির্দেশ রক্ষা করেন এবং আপন দলের মাধ্যমে শত্রুর নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেন আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করা নবীর আনীত নূর এবং আল্লাহর রহমতের অংশ গ্রহণ করা ইসলামের হেদায়েত কবুল করা এবং আল্লাহর দিনের মজবুত রশি আঁকড়ে ধরার জন্য উপদেশ প্রদান করছি আল্লাহ যাকে হেদায়েত করেননি সে পদভ্রষ্ট হয়েছে আর যাকে আল্লাহ নিরাপত্তা দান করেননি সে বিপদে পতিত হয়েছে আল্লাহ যাকে সাহায্য করেন না সে এক ও একাকী এবং বুদ্ধিহীন এবং অসহায় মানুষ যতক্ষণ ইসলামকে অস্বীকার করবে দুনিয়া এবং আখিরাতে তার কোনো আমল কবুল হতে পারে না আমি অবগত হয়েছি যে তোমাদের মধ্যে কিছু লোক ইসলাম গ্রহণ করা এবং তার আজ্ঞা এবং নির্দেশাবলী পালন করার পর আল্লাহ থেকে মুখ ফিরিয়ে মূর্খতা এবং শয়তানের আনুগত্যের প্রতি ঝুঁকে পড়েছ তোমরা কি আল্লাহকে ত্যাগ করে তোমাদের দুশ্মন শয়তান এবং তার সন্তান সন্ততিকে বন্ধু বানিয়ে নিচ্ছ অথচ আল্লাহ বলেছেন শয়তান তোমাদের শত্রু তাই তোমরাও তাকে তোমাদের শত্রু হিসেবে জ্ঞান করো কেননা তারা তো তাদের দলকে তোমাদের জাহান্নামে বানানোর জন্য উদ্বুদ্ধ করছে আমি তোমাদের প্রতি মুহাজির এবং আনসারদের বাহিনীকে প্রেরণ করছি তারা সত্যের অনুসারী আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া ছাড়া কারো মোকাবেলা করবে না আমি আরও নির্দেশ দিয়েছি যে ব্যক্তি ইসলাম কবুল করবে এবং মন্দ কাজ থেকে ফিরে থাকবে ন্যাক কাজ বর্জন করবে না তাকেই সাহায্য করা হবে আর যে ইসলামকে অস্বীকার করবে আর মোকাবেলা করবে তাকে মোটেই শ্রদ্ধা এবং সম্মান করবে না আর ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না অতএব যে ব্যক্তি ইমান আনয়ন করবে সে কল্যাণ লাভ করবে অন্যথায় সে আল্লাহকে অপারগ করতে পারবে না আমি আমার কাসিদকে নির্দেশ দিয়েছি যে আমার এই ঘোষণা প্রত্যেক জনসভায় পাঠ করে শোনাবে, অর্থাৎ আমার যে দূত যাকে যে আমার ফরমান পাঠ করে তাকে আমি এই নির্দেশ দিয়েছি। ইসলামী বাহিনী যখন তোমাদের নিকট পৌঁছে যাবে এবং তাদের মুয়াজ্জিন আজান দেবে, তখন তোমরাও তাদের মোকাবেলায় আজান দেবে, এতে প্রতীয়মান হবে যে তোমরা ইসলাম কবুল করেছ, তখন তোমাদের উপর আক্রমণ করা হবে না। আর তোমরা যদি আজান না দাও তবে তোমাদের নিকট কৈফিয়ত তলব করা হবে এবং অস্বীকার করলে তোমাদের উপর হামলা করা হবে। অতঃপর মুরতাদদের মূলোচ্ছেদের ব্যাপারে এই ফরমানগুলো দূতদের মাধ্যমে প্রেরণ করার পর সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু আনহু 11টি ঝান্ডা তৈরি করেন এবং 11 জন দলপতি নির্বাচন করে প্রত্যেক যে সেনা ঝান্ডা এক এক দলের একজন করে দলপতির হাতে সুপর্দ করেন। এরপর প্রত্যেককে এক এক দল সৈন্য প্রদান করে নির্দেশ দিলেন যে মক্কা এবং তাইফ প্রভৃতি স্থান থেকে যেখানে যেখানে ইসলামের উপর দৃঢ়পদ গোত্র পাওয়া যাবে তাদের মধ্যে থেকে কিছু লোক ওই গোত্র এবং তাদের ঘরবাড়ি রক্ষার জন্য রেখে দেবে এবং কিছু লোক নিজ বাহিনীতে শরিক করে সামনে অগ্রসর হতে থাকবে। প্রথম ঝান্ডাটি অর্থাৎ পতাকাটি খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো এবং বলা হলো যে সর্বপ্রথম তুলাইহ ইবনে খুয়াইলিদ আসাদির উপর আক্রমণ করবে। এই অভিযান শেষ হওয়ার পর বার্তা নামক স্থানে মালিক ইবনে নুয়াইয়ার উপর আক্রমণ করবে। দ্বিতীয় ঝান্ডাটি দেওয়া হলো ইকরিমা ইবনে আবু জাহেলকে, তাকে ইয়ামামার মুসাইলামা কাজাবের উপর হামলা করতে বলা হয়। তৃতীয় ঝান্ডাটি সুরাহ বিল ইবনে হাসানাকে প্রদান করা হয়, তাকে বলা হয় তুমি ইকরিমাকে সাহায্য করবে এবং ইয়ামামা অভিযান সম্পন্ন করে হাজরামাউতের বনু কিন্দা এবং বনু কাজার উপর আক্রমণ করবে। চতুর্থ ঝান্ডাটি খালিদ ইবনে সাঈদ রাজিয়াল্লাহু ইবনে আসি লাভ করেন, তাকে নির্দেশ দান করা হয় যে সিরিয়াত সীমান্তে পৌঁছে সেখানকার গোত্রগুলোকে সাহায্যতা করবে। পঞ্চম ঝান্ডাটি আমির ইবনুল আস রাজিয়াল্লাহুকে প্রদান করা হয় এবং হুকুম দেওয়া হয় যে তুমি বনু খোজার মুরতাদদের নিকট চলে যাও। ষষ্ঠ ঝান্ডা হুজাইফা ইবনু মুহসিন রাজিয়াল্লাহুকে দিয়ে আম্মান অভিমুখে যাত্রা করতে বলা হয়। সপ্তম ঝান্ডাটি আরজাফা ইবনে হারসামা রাজিয়াল্লাহুকে প্রদান করে মুহরাববাসীদের দিকে যেতে বলা হয়। হুজাইফা এবং আরজাফাকে আরও নির্দেশ দেওয়া হয় যে উভয় একসাথে থাকবে, আম্মানে থাকাকালে হুজাইফা আমির এবং আরজাফা তার অধীনে থাকবে, আর যখন মোহরায় থাকবে তখন আরজাফা আমির হবে এবং হুজাইফা তার অধীনে থাকবে। অষ্টম ঝান্ডাটি তুরাইফা ইবনে আজিজকে প্রদান করা হয়, তাকে বলা হয় বনু সুলাইম এবং তাদের মিত্র বনু হাওয়াজিনের দিকে যাত্রা করো। নবম ঝান্ডাটি সুয়াইদ ইবনে মুকরিনকে প্রদান করা হয়, তিনি ইয়ামান অর্থাৎ তিহামা যাওয়ার নির্দেশ লাভ করেন। দশম ঝান্ডাটি আলা ইবনে হাদরামিকে প্রদান করা হয়, তাকে বাহরাইনের দিকে যেতে বলা হয়। একাদশ ঝান্ডাটি মুহাজির ইবনে আবি উমাইয়াকে দেওয়া হয় এবং তাকে সানা অভিমুখে যাত্রা করতে বলা হয়। এই দলপতিদের প্রেরণ করার সময় তাদের প্রত্যেককে একই বিষয়বস্তুর এক একটি ফরমান লিখে দেওয়া হয় এবং এই ফরমানের বিষয়বস্তু ছিল এরকম আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর ঘোষণা, অর্থাৎ তিনি লেখেন সেই চুক্তিপত্রের মধ্যে যে এই চুক্তিপত্র আল্লাহ রসুলের খলিফা আবু বকরের তরফ থেকে অমুক দলপতিকে প্রদান করা হচ্ছে যখন তাকে ইসলামী লস্কর ইসলামী বাহিনীর সাথে মুরতাদদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণ করা হচ্ছে। এই দলপতির নিকট থেকে আমরা অঙ্গীকার নিয়েছি যে তিনি আল্লাহ তাআলাকে আপন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল কাজের ব্যাপারে ভয় করতে থাকবেন। আমরা তাকে নির্দেশ দিয়েছি যে আল্লাহ তাআলার পথে মুরতাদদের পথে তিনি লড়াই করবেন, কিন্তু সর্বপ্রথম দোষ এড়ানোর জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। যদি তারা সে দাওয়াত কবুল করে তবে লড়াই থেকে বিরত থাকবেন, আর যদি তারা কবুল না করে তবে তাদের উপর হামলা করবেন যে পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। তারপর তাদেরকে তাদের দায়িত্ব এবং অধিকার সম্বন্ধে জ্ঞাত করবেন, তাদের যা দেয়া কর্তব্য তা তাদের নিকট থেকে আদায় করবেন এবং তাদের থেকে যা প্রাপ্য তা তাদেরকে প্রদান করবেন। এরপরে কারো প্রতি কোনরূপ প্রশ্রয় বা অনুগ্রহ প্রদর্শন করা চলবে না। মুসলমানদেরকে শত্রুদের সাথে যুদ্ধ করতে বাধা দেওয়া হবে না। যে ব্যক্তি আল্লাহর বিধান অমান্য করবে তার সাথে লড়াই করা হবে, আর যে ব্যক্তি দাওয়াত কবুল করবে তাকে নির্দোষ জ্ঞান করা হবে, আর যে ব্যক্তি মৌলিক স্বীকারোক্তির পর অন্তরে কোনো অন্য কোনো আকিদা পোষণ করবে তার হিসাব নিকাশ আল্লাহ তাআলা তার নিকট থেকে নিবেন। যে লোক অমান্য করে যুদ্ধ বাঁধিয়ে দিবে এবং আল্লাহ তাআলা তার উপর মুসলমানদেরকে বিজয় দান করবেন, এক পঞ্চমাংশ ছাড়া তার সমস্ত মাল গনিমত হিসেবে বন্টন করে দেওয়া হবে, আর এক পঞ্চমাংশ আমাদের কাছে প্রেরণ করা হবে। আমরা আরও নির্দেশ দিয়েছি যে দলপতি তার সঙ্গীদেরকে তাড়াহুড়া বা নৈরাজ্য সৃষ্টি থেকে বিরত রাখবেন এবং অপর কোনো লোককে তার দলের মধ্যে স্থান দেবেন না, যে পর্যন্ত তাকে উত্তম রূপে জেনে বুঝে না নিবেন, তাহলে গুপ্তচরের ফিতনা থেকে রক্ষা পাবেন। তাকে আরও নির্দেশ দিয়েছি যে মুসলমানদের সাথে সৎ ব্যবহার করবেন, ভ্রমণ এবং অবস্থানকালে লোকদের সাথে কোমল ব্যবহার করবেন এবং তাদের উপর দয়া প্রদর্শন করবেন, উঠা বসা এবং কথাবার্তায় পরস্পরের প্রতি ভদ্রতা এবং নম্রতা রক্ষা করবেন। এই দলপতি একাদশ হিজরির জুমাদিউল আউয়াল মাসে মদিনা মুনাওয়ারা থেকে রওনা হয়ে এবং নিজ নিজ নির্ধারিত স্থানে গিয়ে কর্মে নিয়োজিত হন। তুলাইহা আসাদি। তুলাইহা ছিল একজন গণক এবং জাদুকর। এই অবস্থায় সে ইসলাম গ্রহণ করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে সে বিশ্বাসঘাতকতা করে এবং স্বয়ং নিজে নবী হওয়ার দাবিদার সাজে। বনি ইসরায়েলের কোনো কোনো গোত্র তার দলে সামিল ছিল। তাকে দমন করার জন্য জিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু আনহু গমন করেছিলেন। তিনি তার কাজ সম্পন্ন না করতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর ছড়িয়ে পড়ে। তাই জিরার রাদিয়াল্লাহু আনহু এই অভিযান অসম্পূর্ণ রেখে তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। তুলাইহা এই অবসরে তার শক্তি, সংহতা এবং দলবল বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ পায়। গাতফান এবং হাওয়াজিন প্রভৃতি গোত্র, যারা জুলকিসা এবং জুলখাসাবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর দ্বারা পরাজিত হয়ে পলায়ন করেছিল, তুলাইহার নিকট গিয়ে তারা দলভুক্ত হয়েছিল। নজদের বিখ্যাত বাজাখা কূপের কাছে তুলাইহা তার ক্যাম্প স্থাপন করে। তার আশেপাশে গাতফান, হাওয়াজিন, বনু আমির, বনু তাই প্রভৃতি গোত্রের বিরাট সমাবেশ ঘটে। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু যখন একাদশ দলপতি নির্বাচিত করে প্রেরণ করতে চাইলেন, তখন আদি ইবনে হাতিম রাজিয়াল্লাহু মদিনা মুনাওয়ারায় উপস্থিত ছিলেন। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু রওনার পূর্বে তার তাই গোত্রের দিকে রওনা হন এবং তাদেরকে বুঝিয়ে ইসলামের দিকে ফিরিয়ে আনেন। এই গোত্রের যেসব লোক তুলাইহার দলভুক্ত হয়েছিল তাদের নিকট তাই গোত্রের লোক পাঠিয়ে বলেন, তোমরা খালিদ রাজিয়াল্লাহুর হামলার পূর্বে নিজ নিজ গোত্রের লোকদের সেখান থেকে ডেকে নিয়ে আসো। সুতরাং বনু তাইর সমস্ত লোক তুলাইহার দল থেকে চলে এলো এবং সবাই ইসলামে ফিরে এসে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহুর দলে যোগ দিল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু বাজাখার ময়দানে পৌঁছে তুলাইহা বাহিনীর উপর হামলা চালান। ব্যাপক যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মুসলমান বাহিনী দুই বীর সেনানী উক্কাসা ইবনে মুহসিন এবং সাবিত ইবনে আকরাম আনসারি, যারা নৈশ প্রহরারত ছিলেন, শত্রুদের হাতে শহীদ হয়ে গিয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু সাবিত ইবনে কায়েস রাজিয়াল্লাহুকে এবং বনি তাইর মধ্যে আদি ইবনে হাতিম রাজিয়াল্লাহুকে দলপতি নিয়োগ করে শত্রুদের উপর হামলা করেন। তুলাইহা বাহিনীর সেনাপতি ছিল তার ভাই, আর তুলাইহা একটি চাদর মুড়ি দিয়ে লোকদের ধোকা দেওয়ার জন্য আলাদা একপাশে ওয়াহির অপেক্ষা বসেছিল। লড়াই খুব জোরে সোরে শুরু হল। মুরতাদ বাহিনীর উপর যখন বিপর্যয়ের চিহ্ন ফুটে উঠল, তখন তুলাইহা বাহিনীর জনৈক নেতা ওয়াইমা ইবনে হিসান তুলাইহার নিকট এসে জিজ্ঞেস করল, কোনো ওয়াহি নাজিল হয়েছে কি না? তুলাইহা বলল, এখনও হয়নি। কিছুক্ষণ পর ওয়াইমা আবার জিজ্ঞেস করল এবং ওই একই জবাব পেল। তারপর ময়দানে গিয়ে সে যুদ্ধ করতে লাগল। তখন প্রতি মুহূর্তে মুসলমানদের বিজয় সূচিত হতে যাচ্ছিল এবং মুরতাদদের কদম দুলে উঠছিল। ওয়াইমা তৃতীয়বার পুনরায় তুলাইহার নিকট গেল এবং ওয়াহি সম্বন্ধে জিজ্ঞেস করলে সে বলল, হ্যাঁ, জিব্রাইল আমার নিকট এসেছিল। তিনি বলে গেলেন যে তোমাদের জন্য তাই হবে যা তোমাদের ভাগ্যে লেখা আছে। ওয়াইমা একথা শুনে বলল, লোক সকল, তুলাইহা মিথ্যাবাদে, আমি চলে গেলাম। একথা শোনা মাত্রই মুরতাদরা তৎক্ষণাৎ পলায়ন করল। অনেকে নিহত, অনেকে পলাতক এবং অনেকে বন্দী হল। অনেকে তখনই মুসলমান হয়ে গেল। তুলাইহা তার স্ত্রী সহ ঘোড়ায় সওয়ার হয়ে সেখান থেকে পলায়ন করল এবং সিরিয়া গমন করে খোজায়া গোত্রে আশ্রয় নিল। কিন্তু ধীরে ধীরে যখন সমস্ত গোত্র মুসলমান হয়ে গেল এবং স্বয়ং তার গোত্র ইসলাম গ্রহণ করল, তখন তুলাইহা মুসলমান হয়ে উমর ফারুক রাজিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মদিনা আগমন করল এবং তার হাতে বায়াত গ্রহণ করল। ওয়াইনা ইবনে হিসানও বন্দী হয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুর সামনে এলো। তাকে খালিদ রাজিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু আনহুর নিকট মদিনায় প্রেরণ করলেন। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু ইসলাম পেশ করলেন তার সামনে। সে অত্যন্ত রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করল, ফলে সে নিহত হল। তুলাইহা বাহিনী যখন বাজাখা নামক স্থানে পরাজিত হয়ে পলায়ন করল, তখন পলায়নকারীদের মধ্যে গাতফান, সুলাইম, হাওয়াজিন প্রভৃতি গোত্রের লোক হাওয়াব নামক স্থানে গিয়ে সমবেত হল। সেখানে তারা সালমা বিনতে মালিক ইবনে হুজাইফা ইবনে বদর ইবনে জাফরকে তাদের নেত্রী বানাল এবং মোকাবিলার প্রস্তুতি গ্রহণে আত্মনিয়োগ করল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু এ ঘটনা অবগত হয়ে সেদিকে রওনা হলেন। সালমাও তার বাহিনী নিয়ে মোকাবেলার জন্য এগিয়ে এল এবং একটি উটনির উপর সওয়ার হয়ে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করতে লাগল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু হামলা করলেন। খুবই গুরুতর যুদ্ধ হল। সালমার উটনি সহ তাকে রক্ষা করতে গিয়ে 100 মুরতাদ নিহত হল। শেষে সালমার উটনি যখন জখমী হয়ে ভূমিতে পতিত হল এবং সালমা নিহত হল, তার নিহত হওয়ার সাথে সাথে মুরতাদরা পলায়ন করল এবং নিমেষের মধ্যে ময়দান শূন্য হয়ে গেল। এদিকে এই হাঙ্গামা চলছিল, আর ওদিকে মদিনা মুনাওয়ারায় বনু সুলাইমের এক দলপতি আল ফুজাত ইবনে আবদ ইয়ালিল আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে বলল যে, আমি একজন মুসলমান, আপনি যুদ্ধাস্ত্র দিয়ে আমাকে সাহায্য করুন, আমি মুরতাদের সাথে যুদ্ধ করব। সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু আনহু তাকে এবং তার সঙ্গীদেরকে যুদ্ধ উপকরণ প্রদান করে মুরতাদের মোকাবেলায় প্রেরণ করেন। কিন্তু সে মদিনা থেকে বের হয়ে স্বীয় মুরতাদ হওয়ার কথা ঘোষণা করল এবং বনু সুলাইম এবং বনু হাওয়াজিনের যেসব লোক মুসলমান হয়েছিল তাদেরকে হত্যা করার জন্য অগ্রসর হল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু এই সংবাদ অবগত হয়ে আবদুল্লাহ ইবনে কায়েসকে প্রেরণ করেন। তিনি এই ধোকাবাজ মুরতাদদেরকে পথিমধ্যে পাকড়া করলেন এবং সংঘাত এবং সংঘর্ষের পর আল ফুজাত ইবনে আবদ ইয়ালিলকে বন্দী করে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর নিকট মদিনায় হাজির করা হল এবং তাকে প্রাণদণ্ড প্রদান করা হল। এদিকে সাজা এবং মালিক ইবনে নুয়াইরাহ এর পরিণতি। বনু তামিম গোত্রের কয়েকটি গোত্র অন্তর্ভুক্ত এবং কয়েকটি বস্তিতে বসবাস করত। এদের এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এদেরই নিয়োগকৃত কয়েকজন কর্মকর্তা শাসনকর্তা ছিল। তারা হল মালিক ইবনে নুয়াইরা, ওয়াইকি ইবনে মালিক, সফওয়ান ইবনে সফওয়ান, কায়েস ইবনে আসিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর পেয়ে কায়েস ইবনে আসিম মুরতাদ হয়ে গেল। মালিক ইবনে নুয়াইরা এই খবর শুনে আনন্দ প্রকাশ করল। সফওয়ান ইবনে সফওয়ান ইসলামের উপর বহাল রইল এবং কায়েস এবং সফওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হল। ইতিবছরে তাগলিব গোত্রের সাজাহ বিনতুল হারস ইবনুল সুয়াইদ নবুয়তের দাবি করল এবং বনু তাগলিবের সর্দার হুজাইল ইবনে ইমরান, বনু তামারের সর্দার উকবা ইবনু হিলাল এবং বনু সাহেবানের সর্দার সুলাইল ইবনে কায়েস তার নবুয়তের দাবি মেনে নিল। সাজার চারপাশে প্রায় 4000 এর বাহিনী সমবেত হল। এই বাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে সে যাত্রা করল। বনু তামিমের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল। মালিক ইবনু নুয়াইরা সাজার সাথে সন্ধি করে তাকে পরামর্শ দিল যে বনু তামিমের অন্যান্য গোত্রের উপর হামলা করতে, আর এইভাবে বনু তামিমকে বাধ্য করে নিজদের সঙ্গে নিয়ে মদিনা যাত্রা করতে সাজা বনু তামিমের উপর হামলা করল। বনু তামিম মোকাবিলা করে তার লস্করকে পরাস্ত করল, কিন্তু পরিশেষে সন্ধি হল। এদিকে সাজা মালিক ইবনু নুয়াইরা এবং ওয়াকি ইবনে মালিককে সঙ্গে নিয়ে চলল। কিছুদূর গমন করে এবং কি চিন্তা করে সে ফেরত এল। সাজা তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হল। সাজা তার অনুসারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ অপরিহার্য রাখল এবং শুকরের গোস্ত খাওয়া, শরাব পান করা এবং জিনা করা জায়েজ সাব্যস্ত করেছিল। বহু খ্রিস্টানও তাদের ধর্মত্যাগ করে সাজার দলভুক্ত হয়েছিল। বনু তামিমের বস্তিগুলো পার হয়ে সাজা জানতে পারল যে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু ওনার ইসলামী যে বাহিনী সেটা এগিয়ে এদিকে আগমন করতেছে। এদিকে মুসালামা কাজাবের বিরাট বাহিনীর কথা শুনে তার সন্দেহ হল যে না জানি সেও নবুয়তের দাবিদার হওয়ার কারণে শত্রুতা এবং বিরোধিতায় লেগে যায়। মুসালামা কাজাব যখন সাজা বাহিনীর কথা শুনল তখন সেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে একদিকে ইসলামী বাহিনীর আশঙ্কা, আর অপরদিকে সাজা বিরাট বাহিনী নিয়ে রওনা করেছে, তারা যদি এদিকে মনোনিবেশ করে তবে বিরাট সংকট দেখা দেবে। এদিকে ইকরামা রাদিয়াল্লাহু এবং সুরাহবিল তাদের বাহিনী নিয়ে ইয়ামামা নিকটবর্তী পৌঁছে গিয়েছিলেন এবং মুসাইলামা এবং সাজাহকে পরস্পর দোষর ভেবে সাবধানতা অবলম্বন করছিলেন। অবশেষে মুসাইলামা সাজাহকে এই মর্মে পত্র লিখল যে, তোমার অভিপ্রায় কি? সাজাহ উত্তর দিল যে, আমি মদিনা মুনাওয়ারার উপর আক্রমণ করতে চাই। আমি একজন নবী এবং শুনেছি আপনিও একজন নবী, তাই আমাদের উভয়কে সঙ্গবদ্ধভাবে মদিনা আক্রমণ করা উচিত। মুসাইলামা সঙ্গে সঙ্গে পয়গাম পাঠালো যে, যতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবিত ছিলেন ততদিন অর্ধেক রাজ্য তাকে ছেড়ে দিয়েছিলেন এবং অর্ধেক রাজ্য আমি আমার নিজের এলাকা মনে করতাম। এখন তার উফাতের পর গোটা রাজ্যের উপর আমার অধিকার প্রতিষ্ঠিত, কিন্তু যেহেতু তুমিও নবুতের দাবি করছো তাই আমি অর্ধেক পয়গম্বরি তোমাকে দিয়ে দেব। উত্তম এই যে, তোমার বাহিনী এখানে রেখে একাকে আমার নিকট চলে এসো, যাতে তোমার সাথে পয়গম্বরি বন্টন এবং মদিনা আক্রমণ সম্পর্কিত যাবতীয় আলাপ আলোচনা এবং পরামর্শ অনুষ্ঠান এটা সম্পন্ন করতে পারি। মিথ্যুক মহিলানবীর বিয়ের ব্যাপারে সাজার যখন এই পয়গাম পেল, মুসাইলামা তখনই সেখানে গমন করল। সে তার দুর্গের সামনে একটি তাঁবু স্থাপন করল, সাজাকে সেখানে অবতরণ করাল, উভয়ের কথোপকথন হল, সাজা মুসাইলামার পয়গম্বরি মেনে নিল, তার উপর ইমান আনল, তারপর তাদের মধ্যে বিয়ে হল। বিয়ের পর মুসাইলামার নিকট তিনদিন থাকলো, সেখান থেকে বিদায় হয়ে তার লস্করের মধ্যে এলো। লস্কররা বলল, বিয়ের মোহর কোথায়? বিনা মোহরে তুমি কিরূপে বিয়ে করলে? তারপর সে মুসাইলামার নিকট গেল। মুসাইলামা বলল, আমি তোমার মোহরের বিনিময়ে তোমার দলের জন্য দুই ওয়াক্ত নামাজ অর্থাৎ ঈশা এবং ফরজ মাফ করে দিলাম। সাজা সেখান থেকে বিদায় হয়ে এলো এবং হুজাইল এবং উব্বাকে ইয়ামামার অর্ধেক ফসল আদায় করার জন্য নিয়োগ করে যাত্রা করেছিল। ইতিমধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু যিনি বনু তামিমের দিকে অগ্রসর হয়ে আসছিলেন তাদের সামনে পড়ে গেলেন। খালিদ ইবনে ওয়ালিদ ওনার বাহিনী দেখেই সাজার সঙ্গীরা পলায়ন করল, আর সে অতি কষ্টে আপন বনু তাগলিব গোত্রের জাজিরা নামক স্থানে পৌঁছে অজ্ঞাত জীবনযাপন করতে লাগল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বনু তামিম এলাকায় পৌঁছে যারা ইসলামের উপর বহাল ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না, কিন্তু যারা মুরতাদ হয়ে গেছিল তাদের গ্রেপ্তার এবং তারা নিহত হল, তাদেরকে হত্যা করা হলো। মুরতাদ এবং মুসলমানদের পরিচয় হতো আজানের মাধ্যমে। যেমন পূর্বে আমরা বলেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওনার ফরমানে তিনি যেভাবে নির্দিষ্ট করে দিয়েছিলেন। মালিক ইবনু নুয়াইয়ার বস্তিগুলোর উপরও আজানের পরেই হামলা হয়েছিল। মালিক ইবনু নুয়াইয়ার হত্যা, এ ব্যাপারে মালিক ইবনু নুয়াইয়া সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের কথা শুনে আনন্দ প্রকাশ করেছিল। সাজার সাথে সেও আপোষ রফা করেছিল, কিন্তু পরে তার বাহিনী থেকে সে পৃথক হয়ে চলে গিয়েছিল। মালিক ইবনু নুয়াইরা যখন গ্রেপ্তার হয়ে এলো এবং খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে তাকে পেশ করা হলো, তখন কোন মুসলমান বলল যে, মালিক ইবনু নুয়াইয়ার বস্তি থেকে প্রত্যুত্তর ধ্বনিমূলক আজান এসেছিল, তাই তাকে হত্যা করা উচিত নয়। কেউ কেউ বলল, তার প্রত্যুত্তরে আজান বলেনি, তাই তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফার নির্দেশে হত্যা করা ওয়াজিব। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু যতটুকু তথ্য তালাশ করেছেন তাতে ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্য এবং নিশ্চিত সাক্ষ্য প্রমাণ হস্তগত হয়নি। আরও আশ্চর্য এই যে, মালিক ইবনু নুয়াইরা যখনই খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহুর সাথে কথাবার্তা বলল তখন তার মুখ থেকে আলোচনার সময় কয়েকবার এরূপ কথা বের হলো যে, তোমাদের সাহিব এরূপ বলেছিলেন কিংবা তোমাদের সাহিব এরূপ নির্দেশ দিয়েছিলেন ইত্যাদি। তোমাদের সাহিব কথাটির দ্বারা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছিল। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু এই শব্দটি শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, তিনি কি তোমার সাহিব ছিলেন না? মালিক ইবনু নুয়াইরা এর কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরে তাবারির রেওয়ায়ত অনুযায়ী জিরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু এ সময় তরবারি হাতে দণ্ডায়মান ছিলেন, তিনি খালিদ রাদিয়াল্লাহু এর ইঙ্গিতে তার শির উড়িয়ে দিলেন। এই ছিল যুদ্ধক্ষেত্রে একটি ক্ষুদ্র ঘটনা, কিন্তু ঐতিহাসিকদের এই ঘটনাটি বিশেষভাবে এজন্য উল্লেখ করা হয়ে থাকে যে ওই সময়ে আবু কাতাদা এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু এর ফৌজের অন্তর্ভুক্ত ছিলেন আবু কাতাদা। তো তিনি ছিলেন সেসব লোকদের অন্যতম যারা মালিক ইবনু নুয়াইরের বস্তি থেকে আজান ধ্বনি শোনা যাওয়ার প্রবক্তা ছিলেন। তাই তার মতে মালিক ইবনু নুয়াইরাকে হত্যা করা অনুচিত ছিল। কোনো কোনো ঐতিহাসিক একথাও লিখেছেন যে মালিক ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু হত্যা করেনি, বরং তিনি অতিরিক্ত ব্যবস্থা হিসেবে প্রকৃত ঘটনা তদন্তের জন্য মালিক ইবনু নুয়াইরাকে জিরার ইবনে আজওয়ারের তত্ত্বাবধানে সমর্পণ করেছিলেন এবং ঘটনাচক্রে রাতের বেলা প্রতারণামূলকভাবে মালিক ইবনু নুয়াইরা জিরার ইবনে আজওয়ারের হাতে নিহত হয়। যাই হোক, আবু কাতাদা রাজিয়াল্লাহু অত্যন্ত অসন্তুষ্ট হন এবং তিনি তার অসন্তুষ্টি প্রকাশার্থে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু এর অনুমতি ব্যতীত ক্রুদ্ধ হয়ে মদিনায় চলে আসেন এবং সেখানে এসে অভিযোগ দায়ের করেন যে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদেরকে হত্যা করছেন। তো ওমর ফারুক রাজিয়াল্লাহু ও মদিনার অন্যান্য সাহাবায়ে কেরাম যখন একথা শুনতে পেলেন তখন তারা খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু সম্পর্কে আবু বকর রাজিয়াল্লাহু এর নিকট অভিযোগ করে বললেন যে খালিদকে বরখাস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মদিনা মুনাওয়ারায় খালিদ ইবনে ওয়ালিদ সম্পর্কে সাধারণ অসন্তোষ এজন্য ছড়িয়ে পড়ল যে এবং মুসলমান হত্যার অভিযোগ তার উপর এজন্য আরো দৃঢ় হল যে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু পরবর্তী সময় মালিক ইবনু নুয়াইরার স্ত্রীকে বিয়ে করেছিলেন। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু সব কথা শুনে খালিদের অনুমতি ছাড়া তার বাহিনী থেকে চলে আসার জন্য এবং আবু কাতাদা রাজিয়াল্লাহুকে অপরাধী সাব্যস্ত করেন। তাকে নির্দেশ দেওয়া হলো ফেরত চলে যেতে এবং খালিদের বাহিনী সামিল হয়ে তার যাবতীয় নির্দেশ পালন করতে। সুতরাং তাকে ফিরে যেতে হলো। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু ওমর ফারুক রাজিয়াল্লাহু এবং অন্যান্য সাহাবাকে বুঝালেন যে খালিদের উপর বড়জোর একটি ইস্তেহাদি ভুলের অভিযোগ আরোপ হতে পারে। সামরিক ব্যবস্থা এবং যুদ্ধনীতি দৃষ্টি আল্লাহর তরবারি খালিদের ক্ষেত্রে কিসাস এবং বরখাস্ত কোনো দণ্ডে প্রযোজ্য নয়। সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু মালিক ইবনু নুয়াইরার রক্তপণ বাইতুল মাল থেকে পরিশোধ করে দিলেন। এই একটিমাত্র ঘটনা থেকে অনুমান করা যায় সাহাবায়ে কেরাম তাদের শত্রুদের হত্যা করার ক্ষেত্রেও কি পরিমাণ সাবধানতা অবলম্বন করতেন এবং তারা একজন সাধারণ মানুষের জন্য একজন উঁচু দরের সিবাহ সালারকেও সত্য এবং ন্যায়ের সম্ভ্রম রক্ষার্থে হত্যা করা এবং মৃত্যুদণ্ড দেওয়া জরুরি মনে করতেন। মুসাইলামা কাজ্জাব মক্কা বিজয়ের পর বিভিন্ন গোত্রের পক্ষ থেকে যেসব প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে মুসলমান হয়েছিল তাদের মধ্যে মুসাইলামা ইবনে হাবিব এবং বনু হানিফার প্রতিনিধি দলে সে সামিল ছিল। সে যখন তার স্বদেশ ইয়ামামায় ফিরে গেল ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগাক্রান্ত হওয়ার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুসাইলামা তখন নবুয়তের দাবি করল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই মর্মে চিঠি পাঠালো যে নবুয়তের মধ্যে আপনি এবং আমি উভয় অংশীদার, সুতরাং অর্ধেক রাজ্য কুরাইশের এবং অর্ধেক রাজ্য আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুল মুহাম্মাদের তরফ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, যে ব্যক্তি হেদায়তের অনুসরণ করে তার উপর সালাম। এরপর সমস্ত পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহর, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তা দান করেন, আর পরিণাম একমাত্র মুত্তাকিদের জন্যই, শুভ পরিণাম ভালো পরিণাম একমাত্র মুত্তাকিদের জন্যই। এই উত্তর পাঠানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হানিফার জনৈক সম্ভ্রান্ত রিজাল ইবনে আনফুহকে, যিনি হিজরত করে মদিনায় এসেছিলেন এবং হিজরত করার দরুন তার গোত্রের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি আরো বৃদ্ধি পেয়েছিল, মুসাইলামার নিকট পাঠিয়ে দিলেন যাতে তিনি তাকে উপদেশ দিয়ে ইসলামের পথে কায়েম রাখতে পারেন। রিজাল ইয়ামামায় পৌঁছে মুসাইলামাকে সমর্থন করলেন এবং তার অনুগত হয়ে গেলেন, ফলে মুসাইলামা খুব শক্তিশালী হয়ে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর মুসাইলামা কাজাবের তাৎক্ষণিক প্রতিকার সম্ভব হয় নাই, কেননা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু এর মনোযোগ বিভিন্ন দিকে বিভক্ত হয়ে গিয়েছিল। ইকরামা ইবনে আবু জাহালকে মুসাইলামা কাজাবের শাস্তি বিধান কল্পে তিনি প্রেরণ করা হয়েছিল এবং তার পিছনে সুরাহাবিল ইবনে হাসানাকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল। ইকরামা রাজিয়াল্লাহু মুসাইলামার নিকট পৌঁছে সুরাহাবিলের শরিক হওয়ার পূর্বেই সহসা আক্রমণ করে পরাজিত হন। এই খবর শুনে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু ইকরামা রাজিয়াল্লাহুকে লিখে পাঠালেন যে তুমি এখন মদিনায় ফিরে আসবে না, বরং হুজাইফা এবং আরজাফার নিকট ভ্রমণ করবে আর তাদের অধীনে মুহুরা এবং আম্মানবাসীদের বিরুদ্ধে লড়াই করবে। তারপর এই অভিযান যখন শেষ হবে তখন তুমি তোমার সৈন্যসহ ইয়ামান এবং হাজরামাউতে মুহাজির ইবনে আবি উমাইয়ার নিকট ভ্রমণ করবে। আর সুরাবিল ইবনে হাসানাকে লিখলেন, তুমি খালিদ ইবনে ওয়ালিদের প্রদেশগুলোর দিকে গমন করে সেখানে তাকে কুজাআর দিকে চলে যাবে, সেখান থেকে কুজাআর দিকে চলে যাবে এবং আমর ইবনুল আসের সাথে মিলিত হয়ে সেখানকার মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইতিমধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু বাতাহ অঞ্চল অর্থাৎ বনু তামিম অঞ্চলের অভিযান শেষ করেছিলেন। তিনি তার অভিযান পূর্ণরূপে সম্পন্ন করে মদিনা মুনাওয়ারা প্রত্যাবর্তন করলেন। এখানে খলিফার দরবারে হাজির হয়ে তাকে মালিক ইবনে নুয়াইরের ব্যাপারে আত্মপক্ষ সমর্থনের সাফাই পেশ করতে হল। ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু যদিও খালিদ রাজিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কঠোরতা অবলম্বন এবং শাস্তি বিধান করা জরুরি মনে করতেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু তাকে নিরুপায় এবং নির্দোষ দেখে শাস্তিযোগ্য মনে করেননি, বরং স্বীয় সন্তোষ প্রকাশ করে তাকে সসম্মানে মুহাজির এবং আনসারদের একটি সেনাদল প্রদান করে মুসালামা কাজাবের প্রতি প্রেরণ করলেন। মুসালামার চারপাশে রবিয়া গোত্রের প্রায় 40,000 যোদ্ধা সমবেত হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যে যারা মুসালামাকে মিথ্যুক নবী মনে করত, কিন্তু সজাতীয়তার দরুন তার সাফল্য কামনা করত। তাদের বক্তব্য ছিল যে মুসালামা মিথ্যুক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী বটে, কিন্তু আমাদের কাছে রবিয়া গোত্রের মিথ্যুক নবী মুদার গোত্রের সত্য নবী অপেক্ষা অধিক প্রিয়। অর্থাৎ জাতীয়তার পদভ্রষ্টতায় তারা ভ্রষ্ট ছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুকে বিদায় করার পর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু তার সাহায্যার্থে আরও সৈন্য প্রেরণ করেন, যারা পথিমধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুর সেনাদলে গিয়ে সামিল হতে থাকল। খালিদ ইবনে ওয়ালিদের সৈন্য সংখ্যা ছিল সর্বমোট 13,000। ইয়ামামা শহর যখন একদিনের দূরত্বে ছিল, তখন খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু একটি ক্ষুদ্র দলকে অগ্রবর্তী দল হিসেবে প্রেরণ করেন। ওই দিনই মুসালামা মুজা ইবনে মুরারাকে বনু তামিমের উপর হামলা করার জন্য 60 জনের একটি দল সহ প্রেরণ করল। ইসলামী অগ্রবর্তী দলের সাথে মুজার মোকাবেলা হল, ফলে সমস্ত মুরতাদ নিহত হল এবং তাদের সর্দার মুজাকে গ্রেপ্তার করে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুর নিকট হাজির করা হল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হয়ে ইয়ামামা শহরের নিকটবর্তী হলেন। মুসালামা ইয়ামামা শহর থেকে বের হয়ে শহরতোরণ এর কাছে একটি উদ্যানে, যার নাম রেখেছিল সে হাদিকাতুর রহমান, সেখানে তাঁবু স্থাপন করল। ওই বাগানের বাউন্ডারি ছিল খুবই মজবুত এবং দুর্গ সদৃশ। মুসালামার বাহিনীর সেনাপতি ছিল রিজাল ইবনে আনফু এবং মাহকাম ইবনে তুফাইলের হাতে ন্যস্ত। তখন সেখানে ঘোরতর যুদ্ধ সংঘটিত হয়। তাদের 40,000 বীর সৈনিক খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু 13,000 সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। এই হামলা ছিল অতি ভীষণ এবং প্রলয়ঙ্করী। মুসলিমদের পক্ষে অত্যন্ত ধৈর্য এবং দৃঢ়তার সাথে এই হামলা প্রতিরোধ করল। অতঃপর চতুর্দিক থেকে কুঞ্চিত হয়ে এলো এবং নিজেদেরকে সামলে নিয়ে শত্রুদের উপর ক্ষুধার্ত নেকড়ের মতো আক্রমণ করল। ফলে মুসালামা বাহিনী কদম ধুলে উঠল তাদের। তারা হতবুদ্ধি হয়ে ছত্রভঙ্গ এবং পলায়ন করল। মাহকাম ইবনে তুফাইল তার বাহিনীর এই অবস্থা দেখে উচ্চস্বরে বলল, ওহে বনু হানিফা, তোমাদের বাগানে প্রবেশ করো, আমি তোমাদের পশ্চাৎধাবনকারী আক্রমণকারীদেরকে প্রতিরোধ করছি। এই আহ্বান শ্রবণ করে পলায়নকারীরা সবাই বাগানে প্রবেশ করল। মাহকাম ইবনে তুফাইল অল্প কিছুক্ষণ যুদ্ধরত ছিল, কিন্তু শেষে আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে নিহত হল। কিন্তু তখনও জয় পরাজয়ের চূড়ান্ত ফাসলা হয়নি। মুরতাদরাও নিজেদেরকে সামলে নিয়ে পুনরায় আক্রমণের জন্য প্রস্তুত হল। উভয় পক্ষ থেকেই বীর বিক্রমে যুদ্ধ আরম্ভ হল। মুসলমান পতাকাবাহী সাবিত ইবনে কায়েস রাজিয়াল্লাহু শহীদ হলেন। যায়েদ ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু পতাকা তার হাতে তুলে দিলেন। মুসলমানরা যখন সামরিক বীরত্ব প্রদর্শন করল যে শত্রুপক্ষের পিছনে হটতে হটতে যে উদ্যান ছিল তার প্রাচীর প্রান্তে পৌঁছে গেল, উদ্যান ফটকও কিছুক্ষণ লড়াই চলল, শেষে মুসলমানরা ওই বাগানের ফটকও ভেঙে ফেলল এবং এখানে ওখানে প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করলেন। লোকেরা মুসালামাকে জিজ্ঞেস করল যে তোমার খোদা তোমার কাছে যে বিজয়ের ওয়াদা করেছে তা কখন পূর্ণ হবে? সে উত্তর দিল, এরূপ প্রশ্ন জিজ্ঞেস করার সময় নয়, প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার পরিজন রক্ষা করার জন্য লড়াই করা উচিত, যে এখন এরকম প্রশ্ন করার সময় নাই। তো ওই বাগানের ভিতরে যখন দাঙ্গা হাঙ্গামা জোরে সোরে শুরু হল, তখন মুসালামা বাধ্য হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়ার উপর সওয়ার হল এবং তার লোকদেরকে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করতে লাগল। কিন্তু সে যখন চতুর্দিক চতুর্দিকে মুসলমানদেরকে সবল এবং শক্তিশালী দেখল, তখন গুহা থেকে অবতরণ করে গোপনে উদ্যান থেকে বের হয়ে যেতে লাগল। ঘটনাক্রমে ওই উদ্যান ফটকের অদূরেই ওয়াহশি, যে ছিল হামজা রাজিয়াল্লাহুর হত্যাকারী, সে দাঁড়িয়েছিলেন। তিনি তার বর্ষা নিক্ষেপ করলে তা মুসাইলামার লৌহবর্ম ফেটে তার উদর ভেদ করে বাইরে বেরিয়ে গেল। অবশেষে শত্রুপক্ষ যেদিকে পারল পলায়ন করল এবং কিছুক্ষণের মধ্যেই মুসলমান সারা মুরতাদদের কাউকে আর দেখা গেল না। এই যুদ্ধে শত্রুপক্ষের 17,000 লোক মুসলমান মুজাহিদদের হাতে নিহত হল এবং 1,000 কিছু বেশি মুসলমান শাহাদত বরণ করেন। কিন্তু মুসলমান পক্ষের আহতদের সংখ্যা ছিল খুব বেশি। শাহাদত বরণকারীদের মধ্যে কোরআনের হাফিজও ছিলেন অনেক, 360 জন আনসার এবং 360 জন তাবেইন এই যুদ্ধে শহীদ হন। যুদ্ধ শেষে খালেদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু মুজাহ ইবনে মুরারাকে যে বন্দী ছিল সঙ্গে নিয়ে লাশ পরিদর্শন করেন, আর মুসাইলামা বাহিনীর নেতৃবর্গ এবং স্বয়ং মুসাইলামার লাশ শনাক্ত করল মুজাহ ইবনে মুরারা। বনু হানিফা অর্থাৎ মুসাইলামা বাহিনীর জীবিত ব্যক্তিরা এদিক সেদিক পলায়ন করেছিল। ইয়ামামা শহর এবং দুর্গে নারী এবং শিশু ছাড়া কোনো পুরুষ লোক অবশিষ্ট ছিল না, তাই আহতদের সেবা শুশ্রূষা জরুরিভাবে খালেদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু ওই দিনই ইয়ামামা শহর দখল করা প্রয়োজন মনে করেননি। তার ইচ্ছা ছিল পরদিন ভোরে শহর দখলের পদক্ষেপ নেবেন। মুজাহ ইবনে মুররা এই সুযোগের সদ্ব্যবহার করতে ত্রুটি করল না। সে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহুকে বলল, মারা গেছে বলে আপনি মনে করবেন না যে আমাদের নেতৃবর্গ মুসাইলামা সহ মারা গেছে বলে আপনি মনে করবেন না যে আপনি আপনার অভিযান পূর্ণ করে ফেলেছেন। এখানে তাদের চাইতে অনেক বড় বড় বীর যোদ্ধা জীবিত রয়েছে, আর তারা শহরের মজবুত প্রাচীর এবং রসদ সামগ্রী তথা যুদ্ধ উপকরণের বিপুল ভাণ্ডারের সাহায্যে আপনাকে পরাভূত করে ছাড়বে। তাই উত্তম এই যে আপনি কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দিন, আমি শহরে গিয়ে তাদেরকে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করে আসবো এবং এভাবে শহরকে তাদের সম্মতিতে সন্ধির মাধ্যমে আপনার হাতে ন্যস্ত করিয়ে দেব। খালিদ মুজাহকে বললেন, আমি তোমাকে বন্দিত্ব থেকে মুক্ত করে দিচ্ছি, তুমি গিয়ে তোমার সম্প্রদায়কে সন্ধির জন্য সম্মত করাবে, কিন্তু সঙ্গে সঙ্গে একথা বলে দিচ্ছি যে আমি কেবল তাদের প্রাণের জন্যই সন্ধি করব। মুজাহ মুসলিম বাহিনী থেকে রওনা হয়ে শহরে গেল এবং শহরের নারীদেরকে সশস্ত্র হয়ে নগরের প্রাচীরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে যা কিছু বোঝানোর ছিল তা বুঝিয়ে দিল। সে ফিরে এসে বলল, আমার সম্প্রদায় নিছক তাদের প্রাণের জন্য সন্ধি করতে সম্মত নয়। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু শহরের দিকে তাকিয়ে দেখলেন সমস্ত নগরীর নগর প্রাচীর তলোয়ার এবং বর্ষা বল্লমে চিকচিক করছে এবং সশস্ত্র লোকের আধিক্য সম্পর্কে মুজাহ যে বর্ণনা দিয়েছিল তার যথার্থতা প্রমাণিত হচ্ছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু আহতদের আধিক্য এবং অভিযান দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সন্ধি করা উত্তম ভেবে এই মর্মে সম্মতি জ্ঞাপন করলেন যে অর্ধেক মাল আসবাব, অর্ধেক ফল ফসলাদি এবং অর্ধেক যুদ্ধবন্দী বনু হানিফাকে ছেড়ে দেবেন। মুজাহ পুনরায় শহরে গেল এবং ফিরে এসে বলল, তারা এতেও সম্মত নয়, আপনি 1/4 মাল আসবাব ইত্যাদি দিয়ে সন্ধি করতে পারেন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু 1/4 মাল আসবাব ইত্যাদি নিয়েই সন্ধি করলেন এবং সন্ধিপত্র লিখে দিলেন। এরপর দরজা খুলে যখন শহরে প্রবেশ করলেন তখন সেখানে নারী এবং শিশু ছাড়া একটি পুরুষ লোকও সেখানে দেখতে পেলেন না। খালিদ তখন মুজাহকে বললেন, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ। মুজাহ বলল যে আমার সম্প্রদায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত, আমার কর্তব্য ছিল আপন সম্প্রদায়কে এই বিপদ থেকে রক্ষা করা, আপনি আমাকে ক্ষমা করুন। খালিদ রাজিয়াল্লাহু আনহু নিশ্চুপ হয়ে রইলেন। চুক্তিপত্রের বরখেলাপ করার চিন্তা পর্যন্ত তার অন্তরে উদয় হল না। এর কিছুক্ষণ পরেই মুসাইলামা ইবনে ওয়াকাশ আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু একটি পত্র নিয়ে সেখানে এসে পৌঁছলেন। তাতে তিনি লিখেছিলেন, যদি তুমি বনু হানিফার উপর বিজয় লাভ করতে পারো তবে তাদের প্রাপ্তবয়স্ক লোকদেরকে হত্যা করবে এবং তাদের নারী এবং শিশুদেরকে বন্দী করবে। কিন্তু এই পত্র পৌঁছার পূর্বেই সন্ধিপত্র লেখা সম্পন্ন হয়েছিল, সুতরাং তার হুকুম পালন করা সম্ভব হয়নি। অঙ্গীকার পালন এবং ওয়াদা পূরণ করার দৃষ্টান্ত সমূহের মধ্যে এই ঘটনাটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু বনু হানিফার একটি প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর কাছে প্রেরণ করলেন। একটি পত্র তিনি খলিফার নামে লিখে তাদের হাতে দিলেন। এই পত্রে বিজয়ের বিস্তৃত কাহিনী এবং বনু হানিফার পুনরায় ইসলাম গ্রহণের সংবাদ লিপিবদ্ধ ছিল। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এই প্রতিনিধি দলকে সসম্ভ্রমে সাক্ষাৎ দান করেন এবং সহৃদয়ে তাদেরকে বিদায় দান করেন। ইয়ামামা যুদ্ধে যুদ্ধ 11 হিজরির জুলহিজ্জা মাসে সংঘটিত হয়েছিল। হুতাম ইবনু জুনাইয়া আলা ইবনে আল হাজরামি রাজিয়াল্লাহুকে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু একটি সেনাদলের প্রধান নিযুক্ত করে বাহরানে প্রেরণ করেছিলেন। বাহরানে বনু আব্দুল কায়েস, বনু বকর, ইবনুল ওয়াইল তাদের শাখা প্রশাখা সহ একটি বিরাট জনগোষ্ঠী ছিল। এটাও জানা যে জারুর ইবনু মুআল্লা রাজিয়াল্লাহু তার গোত্র বনু আব্দুল কায়েসের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর পেয়ে বনু আব্দুল কায়েসের লোকেরা একথা বলে মুরতাদ হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতেন তবে তিনি কখনো ইন্তেকাল করতেন না। জারুদ ইবনুল মুআল্লা রাজিয়াল্লাহু তার গোত্রকে এক স্থানে সমবেত করলেন এবং বললেন যে আমি তোমাদের কাছে একটি কথা জিজ্ঞেস করব, যে তার উত্তর অবগত আছে সে চুপ থাকবে। এরপর তিনি তার গোত্রকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন যে তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও দুনিয়ার কোনো নবী এসেছিলেন কিনা। সবাই বলল হ্যাঁ এসেছিলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন তারা সবাই সাধারণ মানুষের মতো জীবনযাপন করে ইহুদাম ত্যাগ করেছেন কিনা। সবাই বলল হ্যাঁ তারা সবাই তাদের মিশন সম্পন্ন করে ইহুদাম ত্যাগ করেছেন। এরপর জারুদ রাজিয়াল্লাহু বলেন অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার মিশন শেষ করে পরলোক গমন করেছেন। একথা তিনি বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দৃশ্য দেখে বনু আব্দুল কায়েসের মনে এরূপ ক্রিয়া হলো যে তারা তৎক্ষণাৎ তওবা করলো এবং ইসলামের উপর কায়েম হয়ে গেল। বনু আব্দুল কায়েস তো জারুদ ইবনু মুআল্লার তাৎক্ষণিক প্রচেষ্টা এইভাবে বেঁচে গেল, কিন্তু বনু বকর ইবনু ওয়াইল মুরতাদ হয়ে হুতামকে তাদের নেতা নিযুক্ত করল। হুতাম বনু বকরের বিরাট বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল এবং উতায়েফ এবং হাজারের মাঝখানে ডেরা ফেলল। আর কিছু লোককে বনু আব্দুল কায়েসের প্রতি প্রেরণ করলো তাদেরকে মুরতাদ বানিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু বনু আব্দুল কায়েস পরিষ্কারভাবে মুরতাদ হতে অস্বীকার করলো, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। এরপর হুতাম মাগরুর ইবনু সোয়াইদকে একটি সেনাদল প্রদান করে আশেপাশের মুসলমানদেরকে মুরতাদ বানানো কিংবা তাদের সাথে লড়াই করার জন্য প্রেরণ করল। এ অবস্থায় আলা ইবনু হাদরামি রাজিয়াল্লাহু সৈন্য বাহরাইনে প্রবেশ করলেন। তিনি জারুদ ইবনুল মুআল্লার নিকট, যিনি দারায়ান নামক স্থানে অবস্থান করছিলেন, নির্দেশ পাঠালেন যে বনু আব্দুল কায়েসকে সঙ্গে নিয়ে হুতামের উপর হামলা করো। এই নির্দেশ পৌঁছা মাত্র এবং এই খবর ছড়িয়ে পড়ার পর সাথে সাথে আশেপাশের সকল মুসলমান আলা ইবনু হাদরামি রাজিয়াল্লাহু এর নিকট এসে সমবেত হলেন। আর যেসব মুরতাদ এবং মুশরিক এ এলাকায় ছিল তারা সবাই হুতামের দলে এসে জড়ো হল। আলা ইবনুল হাদরামি রাজিয়াল্লাহু তার বাহিনী সহ অগ্রসর হলেন এবং হুতামের সেনা ছাউনির সন্নিকটে পৌঁছে তার তাঁবু স্থাপন করলেন। তিনি লক্ষ্য করলেন যে হুতাম তার সেনা ছাউনির চারপাশে একটি পরিখা খনন করিয়েছে। অবশেষে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হল। এক মাস পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধ অব্যাহত রইল, কোনো পক্ষই বিজয় লাভ করতে পারল না। যখন পূর্ণ একটি মাস এই অবস্থা অতিবাহিত হল তখন আলা ইবনুল হাদরামি রাজিয়াল্লাহু মুসলমান মুজাহিদদের সঙ্গে নিয়ে এক প্রচণ্ড আক্রমণ করলেন এবং মুসলমান বীর সেনারা পরীক্ষা পার হয়ে কাফেরদের সেনা ছাউনিতে ঢুকে পড়লেন। কায়েস ইবনুল আসিম রাজিয়াল্লাহু এর হাতে হুতাম নিহত হল, বহু মুরতাদ নিহত হল, অন্যরা পালিয়ে গেল, পলায়নকারীদেরকে পশ্চাদ্ধাবন করা হল। অবশেষে ক্রমে ক্রমে সবাই ইসলামে ফিরে এলো। এই যুদ্ধে বহু গণিমতের মাল সহ মুসলমানদের হস্তগত হল বহু গণিমতের মাল, ফলে মুসলমান বাহিনীর অবস্থা খুবই ভালো হল। লাকিত ইবনু মালিকের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু হুজাইফা ইবনু হিসান রাজিয়াল্লাহুকে আম্মান এবং আরজাফা ইবনু হারসামা রাজিয়াল্লাহুকে মুহরাবাসীদের প্রতি প্রেরণ করেছিলেন এবং উভয়কে একসাথে থাকার নির্দেশ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর শুনে আম্মানের লাকিত ইবনু মালিক নবুয়ত দাবি করল। আম্মানবাসী এবং মুহরাবাসীরা মুরতাদ হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সরকারি কর্মকর্তা সেখানে নিযুক্ত ছিলেন তাকে বের করে দিল। হুযায়ফা ইবনু মেহসান হুমাইরি রাজিয়াল্লাহুকে সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু নির্দেশ দিয়েছিলেন যে প্রথমে আম্মানে যেতে এবং সেখানকার অভিযান শেষ করে মুহরার নিকট গমন করতে। ওদিকে ইকরামা ইবনে আবু জাহেলকেও, যিনি ইয়ামামে প্রেরিত হয়েছিলেন, নির্দেশ দান করেছিলেন যে আম্মানে গিয়ে হুযায়ফা এবং আরজাফার সাথে মিলিত হতে। সেই মতে এই তিন নেতাই আম্মান প্রান্তরে মিলিত হয়ে তাঁবু স্থাপন করলেন। লাকিত ইসলামী বাহিনীর খবর পেয়ে সৈন্য সমাবেশ করল এবং উবা শহরে এসে সব রকম যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে ইসলামী বাহিনীর মোকাবেলার জন্য বের হল। ইসলামী বাহিনী ইকরামা রাজিয়াল্লাহু ইকরামা ইবনে আবি জাহেল রাজিয়াল্লাহু ছিলেন মুকদ্দামাতুল জায়েশ অর্থাৎ অগ্রবর্তী বাহিনী। সৈন্যবুয়ের ডান পাশে রাইট উইংয়ে ছিলেন হুজাইফা রাজিয়াল্লাহু, লেফট উইং বা বাম পাশে ছিলেন আরজাফা রাজিয়াল্লাহু এবং মাঝখানে ছিলেন আম্মানের সেই নেতৃবৃন্দ যারা ইসলামের উপর অটল ছিলেন এবং ইসলামী বাহিনীর আগমনের খবর পেয়ে যারা সেনাবাহিনীতে সামিল হয়েছিলেন তারা। ফজরের সময় যুদ্ধ শুরু হল। ইসলামী বাহিনী ছিলেন নিম্নভূমিতে আর শত্রুপক্ষ সুযোগ পেয়েছিল উচ্চভূমিতে থাকার। প্রথমে যুদ্ধের গতি দ্বারা ছিল মুসলমানদের বিপক্ষে এবং পরাজয়ের চিহ্ন ফুটে উঠছিল। লাকিদ খুব বীরত্বের সাথে ইসলামী বাহিনীর উপর হামলা করেছিল কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের গতি পাল্টে গেল এবং মুসলমানরা ধৈর্য এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করে শত্রুদের পিছনে হটিয়ে দিল। শত্রুপক্ষ মুখ ফিরিয়ে পলায়ন করল এবং মুসলমানদের বিরাট বিজয় সাধিত হল। এই যুদ্ধে 10,000 শত্রু সেনা নিহত হয় এবং 4,000 গ্রেপ্তার হয়ে মুসলমানদের বন্দিত্বে আসে। সেই অনুপাতে সৈন্যরা মালে গনিমত নিয়ে মদিনায় আগমন করে এবং ইকরামা রাজিয়াল্লাহু মোহরা গমন করেন এবং এর কয়েকদিন পর গোটা আম্মানে ইসলাম কায়েম হয়ে গেল। মোহরার অধিবাসীদের ধর্মত্যাগ, ধর্ম মুরতাদ হয়ে যাওয়া। মোহরা আম্মানের কিছু লোক অবস্থান করছিল, তাছাড়া বনু আব্দুল কায়েসও সেখানে বিদ্যমান ছিল। আজাদ এবং বনু সাদ ইত্যাদি গোত্র সেখানে বসবাস করছিল। এরা সবাই মুরতাদ হয়ে রাজত্ব এবং নেতৃত্বের প্রশ্নে দুই দলে বিভক্ত হয়ে পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়েছিল। ইকরামা রাজিয়াল্লাহু মোহরায় পৌঁছে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। একদল ইসলাম গ্রহণ করল, অপর দল যাদের নেতা ছিল মুহিস ইসলাম গ্রহণে অস্বীকৃতি এবং ইসলাম ত্যাগে অটল থাকতে জিদ ধরল। ইকরামা রাজিয়াল্লাহু মুসলমানদের দলটি সঙ্গে নিয়ে মুরতাদদের উপর আক্রমণ করলেন এবং শোচনীয়ভাবে পরাজিত করে তাদের দলপতিকে হত্যা করলেন। এই বিজয় আশেপাশের উপর বিশেষ প্রভাব ফেলল, ফলে আশেপাশের গোত্রগুলো সানন্দে ইসলাম গ্রহণ করল। ইকরামা রাজিয়াল্লাহু গনিমত সহ ইসলামী দেশ জয়ের বিশদ কাহিনী লিখে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু নিকট প্রেরণ করলেন। সেখান থেকে জবাব এলো, তুমি ইয়েমেন গমন করো, মুহাজির ইবনে উমায়ের বাহিনীতে যোগদান করো। সেখানে ইয়েমানবাসীদের ধর্মত্যাগ। আসওয়াদ আনসির কথা আমরা আগে আলোচনা করেছি। সেই ইয়েমান দেশে নবুয়ত দাবি করে প্রায় গোটা দেশেই নৈরাজ্য সৃষ্টি করেছিল কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নিহত হয়ে স্বীয় অপকর্মের শাস্তি ভোগ করেছিল এবং ইয়েমান দেশে ইসলাম ত্যাগের পর পুনরায় ইসলামের প্রসার ঘটেছিল। কিন্তু সেই ঘটনা পুরোপুরি মিশিয়ে না যেতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এই খবর প্রচার হওয়ার সাথে সাথে গোটা ইয়েমান দেশে পুনরায় ইসলাম ত্যাগ মহামারীর মতো ছড়িয়ে পড়ে। এবার ইয়েমানের মুরতাদদের দুজন বিখ্যাত নেতা ছিল, একজন ছিল কায়েস ইবনে মাকসু, দ্বিতীয়জন ছিল আমর ইবনু মাদিকা আরিফ। ইয়েমানের মুসলমানদেরকে সেখানকার মুরতাদরা বহু কষ্ট দিতে শুরু করল। ছোট ছোট লড়াই চলতে লাগলো, মুসলমানদের সংখ্যা ছিল অতি নগণ্য, তারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছিল। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু ইয়েমান দেশে সানা অঞ্চলে মুহাজির ইবনে আবি উমাইয়া রাজিয়াল্লাহুকে একটি সেনাদল সহ প্রেরণ করেছিলেন। মুহাজির ইবনে আবি উমাইয়া রাজিয়াল্লাহু মদিনা থেকে রওনা করে পথিমধ্যে মক্কা এবং তায়েফ হতে মুসলমান মুজাহিদদের সঙ্গে নিয়ে অতি দ্রুত নাজরানে প্রবেশ করে তাঁবু স্থাপন করেন। কায়েস এবং আমর মুহাজিরের হামলার কথা পূর্বে অবগত হয়েছিল, তারাও নাজরানে তার আগমন প্রতীক্ষা ছিলেন। আমর ইবনু মাদিকা আরেব একজন বিখ্যাত নেতা ছিল যার শত্রু হত্যা এবং বীরত্বগাথা সারা দেশে প্রসিদ্ধ লাভ করেছিল। মুহাজির রাজিয়াল্লাহু শত্রুদের অপরিমেয় এবং অসংখ্য সৈন্যের মধ্যে নিজে অবরুদ্ধ দেখতে পেয়ে স্বীয় সহচরগণকে লজ্জা এবং ধিক্কার দিয়ে উৎসাহ যোগালেন। তারপর মুরতাদদের উপর হামলা করলেন। গুরুতর যুদ্ধ হল, শেষে ইসলামের জয় হল। কায়েস এবং আমর উভয় নেতা গ্রেপ্তার হয়ে মুসলমানদের বন্দিত্বে এল। বহু সংখ্যক মুরতাদ নিহত, গ্রেপ্তার এবং অবশিষ্টরা পলায়ন করতে বাধ্য হল। কায়েস এবং আমরকে মদিনা মুনাওয়ারায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিকট প্রেরণ করা হল। মদিনা মুনাওয়ারায় পৌঁছে উভয় তাদের ইসলাম ত্যাগের জন্য অনুশোচনা প্রকাশ করল এবং সানন্দে ইসলাম গ্রহণ করে বন্দীদেশা থেকে মুক্ত হল। পরিশেষে অনুমতি নিয়ে ইয়েমেনে প্রত্যাবর্তন করল। মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু নাজরান যুদ্ধে ইয়েমেনের মুরতাদদের কোমর ভেঙে দিয়ে সামনে অগ্রসর হন এবং সানায় পৌঁছে মোকাবেলার জন্য আগত সেখানকার মুরতাদদেরকে চরমভাবে পর্যদস্ত করে গোটা এলাকাকে শত্রুমুক্ত করেন। ওই স্থানে ইকরামা রাদিয়াল্লাহু এসে ইসলামী লস্করে যুক্ত হন এবং এখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর নির্দেশক্রমে উভয় নেতা বনু কিন্দাকে শাস্তির দানের জন্য অগ্রসর হন। বনু কিন্দা আশহাস ইবনে কায়েসকে তাদের নেতা বানিয়ে ইসলামী লস্করের মোকাবিলার জন্য বিরাট প্রস্তুতি গ্রহণ করেছিল এবং দিন দিন তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। এই সংবাদ শ্রবণ করে মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু ইসলামী বাহিনীর মধ্য থেকে দ্রুতগামী অশ্বারোহীদের একটি ইউনিট নির্বাচন করে নিজের সাথে নিলেন এবং বাকি বাহিনী ইকরামা রাদিয়াল্লাহু এর নেতৃত্বাধীন রেখে অতি দ্রুত এবং ত্বরিত গতিতে পশ্চাদ্ধাবন করতে করতে মুহাজ্জারে, যেখানে আশহাস ইবনে কায়েস মুরতাদ বাহিনী সহ অবস্থান করছিল, সেখানে পৌঁছে যান এবং অতর্কিতে অপ্রতিরোধ্যভাবে মুরতাদদের উপর ঝাঁপিয়ে পড়েন। মুরতাদরা এই হামলার তীব্রতা সহ্য করতে না পেরে ইতস্ততভাবে পলায়ন করল। আশহাস সেখান থেকে পলায়ন করে বুহাইর দুর্গে আশ্রয় নিল। অন্য মুরতাদরাও সেখান থেকে দুর্গবদ্ধ হয়ে পড়ল। মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু দুর্গ অবরোধ করলেন। এ সময় ইকরামা রাদিয়াল্লাহু এবং ইসলামী লস্কর সহ সেখানে এসে পৌঁছলেন। অবরোধের কঠোরতা এবং সাহায্য এবং রসদপত্র আমদানি থেকে নিরাশ হয়ে আশহাস সন্ধির আবেদন করল। এ আবেদন এতই বিনয় এবং মিনতিপূর্ণ ছিল যে সে তার সম্প্রদায়ের শুধু 9 জন লোকের জন্য তাদের পরিবার পরিজনের প্রাণ ভিক্ষা এবং মুক্তি প্রার্থনা করল। মুহাজির এই আবেদন মঞ্জুর করলেন। আশ্চর্য এই যে আশহাস ভুলক্রমে ওই 9 ব্যক্তির তালিকায় তার নিজের নাম উল্লেখ করতে ভুলে গেল। সে মতে ওই 9 ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবাইকে মুসলমানরা গ্রেপ্তার করলেন। এই যুদ্ধবন্দীদের মধ্যে আশহাস ইবনে কায়েসও সামিল ছিল। এরা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে মদিনায় নিত হল, তখন আশহাস তার অতীত কার্যকলাপ সম্পর্কে অনুতপ্ত হল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে বলল, আপনি আমার ইসলাম গ্রহণ করুন, আমি আনন্দচিত্তে ইসলামকে পছন্দ এবং গ্রহণ করলাম। আবু বকর রাদিয়াল্লাহু কেবল আশহাসকেই নয় বরং বনু কিন্দার সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিলেন এবং শুধু এতটুকু বললেন যে আমি আগামীতে তোমাদের তরফ থেকে কল্যাণ ছাড়া আর কিছুই কামনা করি না। মুরতাদদের পূর্ণভাবে মূলোচ্ছেদ। মোট কথা, এই 11 হিজরির সমাপ্তি অর্থাৎ 12 হিজরির আরম্ভ হওয়ার পূর্বে এবং 1 বছরের কম সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আরব দেশের মুরতাদদের সমস্যার উপর পূর্ণ বিজয় লাভ করেন। 11 হিজরির মুহররম মাসে আরব উপদ্বীপ মুশরিক এবং মুরতাদ থেকে সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র হয়েছিল এবং উপদ্বীপের কোনো অঞ্চল এবং অংশের উপর শিরক এবং মুরতাদ হওয়ার কোনো কালিমা অবশিষ্ট ছিল না। একদিকে কয়েক মাস পূর্বেকার এই অবস্থা সম্পর্কে চিন্তা করুন যে মদিনা এবং মক্কা তায়েফ ছাড়া গোটা দেশের পুরো অঞ্চল ছিল আচ্ছন্ন। এই ধুলিমেঘ থেকে তলোয়ার নেজা এবং তীর ধনুকের ঝড় বইতে দেখা যাচ্ছিল। অবস্থা এরূপ ছিল যে প্রস্তর মোমের মতো গলে যেতে পারত এবং ইস্পাতের তার কাঁচা সুতার মতো ছিঁড়ে যেতে পারত। পর্বতের চেয়েও অধিক হিম্মত নদীর পানির মতো বয়ে যেতে পারত এবং আকাশের মতো উচ্চ এবং উন্মুখ উদ্দীপনা সংকীর্ণ এবং অবনত হয়ে ভূপৃষ্ঠের অতল গহীনে হারিয়ে যেতে পারত। কিন্তু মুহাম্মদী পাঠশালায় শিক্ষাপ্রাপ্ত সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু এর হিম্মত এবং সাহসের পরিমাপ করুন। তিনি একাকী এইসব ঝড় ঝঞ্ঝার মোকাবিলার জন্য যে পরাক্রম এবং বীরত্বের সাথে ময়দানে আত্মপ্রকাশ করেন, আমরা তার দৃষ্টান্ত স্বরূপ না বাঘ বা কুমিরের উল্লেখ করছি, না রুস্তম এবং ইস্পান্দিয়ার পারস্য সম্রাটের নাম উল্লেখ করতে পারি। বন্য বাঘ এবং পারস্য বীর রুস্তম হৃদয়ে যদি সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু এর হৃদয় শক্তির 1% বিদ্যমান থাকত, তাহলে আমাদের কোনো দৃষ্টান্ত অন্বেষণে হয়রান হতে হতো না। কিন্তু এখন আমরা এছাড়া আর কিছুই বলতে পারি না যে খায়রুল বাশার অর্থাৎ মানুষের মধ্যে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তব্যপরায়ণ শিষ্য খাতামুন্নাবিয়িনের প্রথম খলিফা যথার্থই তার মর্যাদা মাফিক সাহস এবং দৃঢ়তা এবং ঐশী শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন, যেই কাজ গ্রিক সম্রাট আলেকজান্ডার, রোম সম্রাট জুলিয়াস সিজার এবং পারস্য সম্রাট খসরু একত্রিত হয়েও সম্পন্ন করার সাহস করতেন না। সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু তা কয়েক মাসের মধ্যে সুষ্ঠু এবং সুচারুরূপে সম্পন্ন করে দেখিয়েছেন। নিঃসন্দেহে সিদ্দিকী বাহিনীতে, আবু বকর সিদ্দিক এর বাহিনীতে, খালিদ রাজিয়াল্লাহু, ইকরামা রাজিয়াল্লাহু, সুরহাবিল রাজিয়াল্লাহু, হুজাইফা রাজিয়াল্লাহু তাদের ন্যায় অতুলনীয় বীরগণ বিদ্যমান ছিলেন। কিন্তু এটাও ভেবে দেখুন যে সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু কিভাবে মদিনা মুনাওয়ারায় বসে দেশের প্রতিটি অংশ এবং প্রতিটি অঞ্চলের পরিস্থিতি অবহিত ছিলেন এবং কিভাবে সেনাদলের কাছে তার নির্দেশাবলী পৌঁছে যেত। বাহ্যত মনে হচ্ছে এই 11টি ইসলামী সেনাদল সর্বত্র অভিযান চালিয়ে আরব দেশ থেকে মুরতাদ সমস্যা মিটিয়ে ফেলেছে, কিন্তু সত্য কথা এই যে রসুলের খলিফা মদিনায় বসে বসে সিরিয়া এবং নাজদ হতে মাস্কাত এবং হাজরামাউত পর্যন্ত এবং পারস্য উপসাগর হতে ইয়েমেন এবং আদেন পর্যন্ত গোটা সাম্রাজ্যটিকে একা তার কৌশল এবং বুদ্ধি দ্বারা কয়েক মাসের মধ্যে যাবতীয় ময়লা আবর্জনা এবং জঞ্জাল মুক্ত করেন। এই ফেতনার শুরুতে সিদ্দিক আকবর রাজিয়াল আনহু ছাড়া এমন কোনো ব্যক্তি ছিল না যে তার পরিসমাপ্তি দেখতে পারত এবং কেবলমাত্র সিদ্দিক আকবরই সেই তেজদীপ্ত ইমানের অধিকারী ছিলেন যার বলে তিনি না উসামার বাহিনী প্রেরণ মুলতবি করা সমীচীন ভাবেন, না মসজিদে নবীতে ওমর ফারুক রাজিয়াল আনহুয়ের হাত পা অবস্কারী উক্তিতে প্রভাবিত হন, না জাকাত অস্বীকারীদের দাবি দাওয়াকে তিনি কোনো সামান্যতম মূল্য দেন। এখন আপনি চিন্তা করুন এবং ভাবুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সাম্রাজ্যের শাহনশাহ সিদ্দিক আকবর রাজিয়াল আনহু ছাড়া আর কে হতে পারতেন এরকম।